তার স্ত্রীকে কিনে, যে স্ত্রী অন্য কারো মালিকানা দিন, তবে খেয়ালের উপর তিন দিনে খেয়াল। তাহলে এই সুরতের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর বা ফাঁসি ধরে না, নেকা ফাঁসি ধরে কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন কিয়ারের টাইমের মধ্যে মায়ের মিল্কিয়ত মুস্তাকির মিল্কিয়তের মধ্যে আসবে, মায়ের মিল্কিয়তের থেকে বাইর হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না থাকলে মুস্তাকির মিল্কিয়তের মধ্যে আসবে। যখন মুস্তাকির মিল্কিয়তের মধ্যে আসবে না, তাহলে এখন সে যখন কিনছে তিন দিনের কেয়ারে, তাহলে এই বান্দির মালিক এখনও সে অর্জন করে। আর যেহেতু বান্দির মালিকানা অর্জন করে নাই, এই কারণে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়। বান্দি যদি মালিক হয়ে যায় তাহলে মিল্কি আমিনের দ্বারা মিল্কি নিকা ফাঁসি দিয়ে দেয়। যদি কেউ বাদি স্ত্রীকে হ্যাঁ নিজে কিনে, তাহলে এই স্ত্রীর মিল্কি আমিন তার হয়ে যায়। আর মিল্কি আমিন যখন হয়ে যায় তখন আর বাদির সাথে বৈবাহিক সম্পর্ক যারা থাকে এটা বিচ্ছেদ হয়ে যায়, এটা থাকার মাসাল। তাই কেয়ারের সুরতের মধ্যে যেহেতু মিল্কিয়ত মুস্তারির দিকে আসতেছে না, এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক অনুযায়ী এইটা তালাক হবে না, তথা বিবাহ ফাসে হবে না। যদিও নাকি কেয়ারের টাইমের মধ্যে বেটায় এই তার স্ত্রী কল বা বাদি যারা কিনছে এটার সাথে যদি অতি করে, কারণ হইলো এই সে এখন যে অতিটা করছে খেয়ারের টাইমের মধ্যে, এই অতিটা করছে যে আগে যে তার সাথে বৈবাহিক সম্পর্ক আছে ওই সম্পর্কের কারণে, এটা হ্যাঁ মালিকানা অর্জন করছে এই হিসাবে করে নাই, সুতরাং খেয়ার সাকেত হয়ে হয় নাই। যদি কাঁচা রূপ করে তাহলে তো খেয়ার সাকেত হয়ে যায়, এহেন কাঁচা রূপের জিনিসটা যেটা হয়েছে সেই কাঁচা রূপটা মূলত বাদি কিনার কারণে না, বরং আগের যে বৈবাহিক সম্পর্কের কারণে তার সাথে অতি করা যায় যাচ্ছিল সেই হিসাবেই সে। আর যখন অতি করার পরেও তার এটাকে রদ করা যায় যাচ্ছে, অতি করার পরেও তার এটা রদ করার কারণ অতিটা হচ্ছে উপলিকার কারণে, অতিটা মিল্কিয়তের কারণে হয়নি। হ্যাঁ বাড়িটা যেটা সে আগে বিয়া করছে পরে আবার খেয়ারের উপরে কিনছে, এটা যদি বাকেরা থেকে থাকে, বাকেরা থেকে থাকলে খেয়ারের টাইমের মধ্যে যদি তার সাথে অতি করে, তাহলে তার খেয়ার সাকে ফিরে গেছে, এটা মানিয়ে নিতে হবে, লড়তে হবে যে তার খেয়ারটা কি ফেলে পাচ্ছে সাকে ফিরে হবে, এটাই মানুষের অবস্থা। কারণ হইলো কি, কারণ হইলো যে আগে যে সাইবার সাথে যে অতি হয়েছে এই অতির দ্বারা ওই বেদির কোনো ক্ষতি হয়, কিন্তু এখন মুভির মধ্যে কি মুভি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আগের দামে এটা এখন আর বিক্রি করা যাবে, সুতরাং তার খেয়ার সাকেতে এটার মিল্কিয়ত সাবেত হবে। আর মিল্কিয়ত সাবেত হয়ে আর সে যে এই জায়গার মধ্যে অতিটা করছে এটা মিল্কে ইয়ামিন হিসাবে করা হয়েছে, এই জায়গার মধ্যে ধরতে হবে, এই জায়গার মধ্যে মিল্কে নিকাহ হিসাবে অতি করছে এটা ধরা হবে না, কারণ মিল্কে নিকাহ হিসাবে অতি সাইবার সাথে হইলে এটা কোনো সমস্যা নাই, বাকেরার সাথে হইলে সমস্যা। এই মাসলা কইলো ইমাম আবু হানিফা। আর সাহেবাইনি বলেন যে বিবাহ কি হয়ে যাবে, হাসি হয়ে যাবে, কারণ খেয়ারের টাইমে ওনাদের নিকট হ্যাঁ মুভির মিল্কিয়ত চলে আসছে, তাহলে বাদির মালিক যদি সে নিজে হয়ে যায় তাহলে মিল্কি ইয়ামিনের দ্বারা মিল্কি রাকাবার দ্বারা মিল্কি নিকাহ যেটা আছে এটা কি হয়ে যাবে, হাসি হয়েছে, এটাই নাম সবের মশলা। তো খেয়ারের টাইমে যেহেতু ওনাদের কাছে মিল্কিয়ত অর্জিত হয়ে গেছে, সেই কারণে এই জায়গার মধ্যে কি হয়ে যায় বিয়া ফাঁসে যায়। ওয়ামান ইশতারা ইমরাতাহু আলা আন্নাহু বিল খিয়ারি সালাসাতা আইয়াম, কিসি নে খরিদা কি দিদি কই শর্ত করকে উসকে লিয়ে তিন দিন কি খিয়ার হে লাম ইয়াকসু দিন নিকাহ, তো নিকাহ ফাসিদ নেই হোগা লি আন্নাহু লাম ইয়ামলিকহা, ইসলিয়ে কে ও বান্দি কা মালিক নেই হোগা, লিমা লাহু মিনাল খিয়ার, ইসলিয়ে কে মুশতারি কে লিয়ে কিয়া হে খিয়ার, ওয়াইন ওয়াতিয়া আগর সে উসকে সাথ কিয়া করে ওতি ভি করলে তব ভি কিয়া নেই হোগা নিকা ফাসিদ নেই লাহু, ওয়াইন ওয়াতিয়া লাহু আইয়া রুদ্দাহা, আগর ওতি ভি করে ইস ওয়াকত মে তো মুশতারি কে লিয়ে জায়েজ হে কে ও উসকে কিয়া কর দে রদ, লিয়ান্নাল ওয়াতিয়া ভি হুকমি নিকা, ইসলিয়ে কে ওতি জো হে ইয়ে নিকা কে হুকুম মে, لأنه ملكها وإن و... لأنه ملكها إسليك هو اسكا مالك وقد لأن النكاح لأن الوطية بيوكين إلا إذا كانت بكرا مگر اگر هو باندي کیا هو باكرا هو تو وطي کرنے سے نکاح کیا ہو جائے گا فاسد ہو لأن الوطية তার আগের যে মূল্য সেই মূল্য আর থাকে ওহা যাই না দিয়ে, আর এ মশলা ইমাম আবু হানিফা ওয়াকালা নিকাহ আর সাহেবাইন কর মতে হে নিকাহ কিয়া হো জায়েগা, লিআন্নাহু মালাকাহা ওয়াইন ওয়াতিহা লাম ইয়ারুদ্দাহ, ইসলিয়ে কে ও উসকা মালিক খিয়ারে টাইমের মধ্যে সে কি হয়ে যাবে মালিক, ওয়াইন ওয়াতিয়া লামিয়া রুদা অতি কইরা হলে যে তাই তার খেয়ার থাকে তেমনি নিয়ে গেছে, ওয়াইন ওয়াতিয়া কারণ নিয়ে খেয়ার টাইম মধ্যে কি কইরা হলে যে অতি লিয়ান্না ওয়াতিয়া বিমিল কিনিয়া বি, কারণ এই বেলায় যে অতি করতেছে এটা বিমিল নিকা করেনি বরং বিমিল কে ইয়ামিন পায়ন্তানি রদ, এখন আর যেহেতু এটার মধ্যে হ্যাঁ সে একটা কাজ করছে করার কারণে এখন এটা ত্রুটিযুক্ত হয়েছে, এখন ত্রুটিযুক্ত হওয়ার কারণে এটা রদ করা কি হয়ে গেছে কয়েনকা আমার সাইবা কয়ে জায়গার মধ্যে যদি সাইবা হয় সাইবাইনি বলেন যে বাকের সাইবা এটা কোনো ইয়া সাইবা হইলে ওইটা হ্যাঁ কারণ মিল্কিয়াতের মধ্যে মিল্কিয়া মিনের মধ্যে উসিস মানে সাইয়ে ভাইকো কার বাকে রাইকো কেটে মধ্যে কোনো ফরক নাই, ওলি হাজিহি মাসআলাতি আখাওয়াতু, আর ইস মাসআলাকে বহুত সারে নাজায়েব, এই মাসআলার অনেক নজির আছে দৃষ্টান্ত, কুল্লুহা তাত্তানি আলা বুকুইল মিল্কি লিল মুশতারি বিশর্তিল খিয়ার ওয়া আদামিহি, এই সবগুলি ভিত্তি হলো যে মুস্তারি মিল্কিয়ত এই জায়গার মধ্যে হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে না হয় নাই, এমন মিল্কিয়ত প্রতিষ্ঠিত যদি হয়ে থাকে তাহলে এক হুকুম হয় আর মিল্কিয়ত প্রতিষ্ঠিত না হইলে আর এক হুকুম হয়, কেননা আমাদের নিকট তো মিল্কিয়ত প্রতিষ্ঠিত হয় নাই অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, অতএব হুকুম হবে একটা, আর সাহেবের নিকট যেহেতু খেয়ারি টাইমের মধ্যে মিল্কিয়ত প্রতিষ্ঠিত হয়ে যায় এই কারণে ওনাদের নিকট হুকুম হবে ওয়ালি হাজিহি মাসআলাতি আখওয়াতুন, আর ইস মাসআলাকে বহুত সারি নাজায়েব হে কুল্লু হাতাত তানি আলা উকুই মিল্কি লিল মুশতারি বিশর্তিল খিয়ার ওয়া আদমি, কুল্লু হাতাত তানি আলা উকুই মিল্কি লিল মুশতারি, মুশতারিকে মিল্কিয়ত ওয়াকে হুনের পর সবকে সব মবলি সবকা বেনা মুস্তারিকে মিলকিয়ত ওয়াকে হোনে পর হ্যাঁ বিশ্বাতিল খিয়ার খিয়ারকে সত্য ওয়াদাম আর মিলকিয়ত ওয়াকে না হোনে, তার কথাটা এখানে হোসেন এবার বলতেছে যে এখানে মিল্কিয়ত প্রতিষ্ঠিত হওয়া এবং মিল্কিয়ত প্রতিষ্ঠিত না হওয়া এখতিয়ারের শর্তের কারণে, এই মিল্কিয়ত প্রতিষ্ঠিত হইলে তাহলে তার হুকুম হবে এক ধরনের, আর মিল্কিয়ত প্রতিষ্ঠিত না হইলে তার হুকুম হবে আরেক ধরনের। মিনহা ইকুল মুস্তারা আলাল মুস্তারি যা কানা কারিবান লাহু ফি মুদ্দাতিল কিয়াম। এক নম্বর মাসআলা হলো যে কোন ব্যক্তি তার পরিবিরেস্তাদারকে কিনছে খেয়ারের সত্যি, পরিবিরেস্তাদারকে কিনছে কেয়ার উপরে খেয়ারের সত্যি। এখানে এই এই এই মাসআলার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক অনুযায়ী এই বান্দি বা গোলাম যেটাই হোক পরিবিরেস্তাদার যেটা এটা আজাদ, আর সাহেব আইনের মাসলা অনুযায়ী এটা কি হয়ে যাচ্ছে আজাদ হয়ে। কারণ হইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলা হলো খিয়ারের মুদ্দাতের মাঝে মুস্তারি মিলকিয়তের মাঝে মুবিদা আসে, যেহেতু মুস্তারি মিলকিয়তে আসে না অর্থ এই খিয়ারের টাইমের মধ্যে জি রাহমি মাহরাম যেটা কি কিনছে এর দ্বারা এর মিলকিয়ত প্রতিষ্ঠিত হয়, সুতরাং এটা কি হবে না আজাদ হবে। আর সাহেব আইনের মাসলা অনুযায়ী এটা কি হয়ে যাবে আজাদ হয়ে যাবে, কারণ ওনাদের কাছে খিয়ারের মুদ্দাতের মধ্যে মুবিল মিলকিয়ত কি হয়ে যায় মুস্তারির কাছে চলে আসে। আর হাদিসের মধ্যে আসছে মাম মালাকা জি রাহমি মাহরামি মি অতিকা আলাই আওকামা কালা, যে ব্যক্তি তার নিজের নিকট আত্মীয়কে কিনবে রক্তের সম্পর্কে, তো কেনার সাথে সাথে অর্থাৎ মালাকা মিলকিয়ত অর্জন করবে সাথে সাথে সেটা কি হয়ে যায় আদর। ওই মাসলা অনুযায়ী যেহেতু আনা মিলকিয়ত অর্জিত হয়েছে এই জন্য কি হয়ে গেছে এটা হলো এক নম্বর মাস। মিনহা ইকুল মুস্তারা আলাল মুস্তারি ইজা কানা কারিবান লাহু ফি মুদ্দাতিল কিয়াম। মিনহা উন নাজায়েল মেসে এক নজির এহনে মুসান্নিফের মূলত সাতটা নজির দিবে ওই মাসালা সারা যারা প্রথমটা বর্ণনা করলেন এটা সারাই মিনহা মিনহা কইয়া সাতটা নজির। প্রথম দৃষ্টান্ত হইল মিনহা ইকুল মুস্তারা, মুস্তারা হল মুবি, মুবি হল বান্দি বা গোলাম, মুস্তারা যেটা খরিদা হওয়া আছে। মিনহা ইকুল মুস্তারা আলাল মুস্তারি সাহেবাইনের মাসলা অনুযায়ী বান্দিটা কি হয়ে যাবে মুস্তারির জন্য কি হয়ে যাবে আজাদ হয়ে যাবে। ইজা কানা কারিবাল্লাহু ফি মুদ্দাতিল যখন তার কারিগরি ইস্তাদার হবে মুদ্দতি খেয়ারের মাঝে এটা কি হয়ে যাবে এটা কার মাসলা। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মাসলা অনুযায়ী কি হবে না আজাদ হবে। মিনহা ইকুল মুস্তারা আলাল মুস্তারি ইজা কানা কারিবাল্লাহু ফি মুদ্দাতিল খিয়ার উন্নে উন্না যায় মেসে এক নজির এ হে কে ইকুল মুস্তারা গুলাম কা আজাদ হো জানা আলাল মুস্তারি মুস্তারি কে লিয়ে ইজা কানা কারিবাল্লাহু জবকে উসকে কারিবি রিশতেদার হো ফি মুদ্দাতিল খিয়ার খিয়ার মুদ্দতে খিয়ার মে। ওয়া মিনহা ইকু ইজা কানাল মুস্তারি হালাফা ইন মালাকতু আবদান ফাওয়া হুররুন بخلاف ما إذا قال إن اشتريت لأنه يسير كالممشي للعتق بعد الشراء فيسقط الخيار. দ্বিতীয় নম্বর নজিরে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কোনো ব্যক্তি কসম খায় যে আমি যদি কোনো গোলামের মালিক হই তাহলে এটা আজাদ আর খিয়ারের উপরে গোলাম দিচ্ছে, তাইলে সাহেব আইনের নিকট এই গোলাম কি হয়ে যাবে আজাদ হয়ে যাবে। কারণ খিয়ারের টাইমের মধ্যে সাহেব আইনের মাসলা অনুযায়ী সে মিলকিয়ত অর্জিত হয়ে যায় কার মুস্তারি, যেহেতু মুস্তারি মিলকিয়ত অর্জিত হয়ে গেছে এই কারণে এই গোলাম কি হয়ে যাবে আজাদ হয়ে যাবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলা অনুযায়ী এটা আজাদ হবে না, কারণ খিয়ারের টাইমের মধ্যে মুস্তারি কি হয় না মিলকিয়ত অর্জিত হয় না, যখন মিলকিয়ত অর্জিত হয় নাই তখন এটা আজাদ হবে। মিনহা দুই নম্বর নজির ইতকুল মুস্তারি নাই মিনহা ইতকুহু ইজা কানাল মুস্তারি হালাফা ইন মালাকতু আবদান ফাওয়া হুররুন কই উন্নাজায়ের মে সে দুসরা নজির এ হে গুলাম কা আজাদ হো জানা ইজা কানাল মুস্তারি হালাফা সাহেবানে মাসলাক অনুযায়ী ইজা কানাল মুস্তারি হালাফা যবকে মুস্তারি কিয়া খায়ে কসম খায়ে ইন মালাকতু আবদান ফাওয়া হুররুন আগর মে কি গুলাম কা মালিক হো তো কিয়া হো জায়েগা তাহলে সাহেবানে মাসলাক অনুযায়ী কি আজাদ আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী বিখিলাফ ইজা মা ইজা কালা ইশতারাইতু লিআন্নাহু ইয়াসিরু কাল মুনশি লিল ইত বাদা শিরাই বাইসকুতুল খিয়ার তবে যদি কেউ কসম এইভাবে খায় আমি যদি গোলাম খরিদ করি ইশতারাই আগে দেখেছি ইন মালাকতু আমি যদি মালিক হই আর কইল যে সে বলছে ইশতারাই আমি যদি গোলাম খরিদ করি তাহলে এইভাবে যদি কসম খায় আর যদি সে খেয়ারের উপরে গোলাম খরিদ করে তিন দিনে কে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক অনুযায়ী সে আজাদ হয়ে কারণ এনে সেরা পাওয়া যাইতেছে এখানে কি পাওয়া যাইতেছে সেরা পাওয়া যাইতেছে সেরা সেরাটা ইস্তে বায়ো সেরা সেরা তো ওই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে বাকি কথা হলো যে এখানে শর্ত যেটা এটা মাহদুম মানা হবে সেরা এই জায়গার মধ্যে সেরা যেহেতু পাওয়া গেছে অতএব এই জায়গার মধ্যে ইমাম আবু হানিফা সাহেবের মাসলাক অনুযায়ী তো হবেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী কি হয়ে যাবে আজাদ বিখিলাফ ইমা ইজা কালা ইনিস্তারাইতু ফাওয়া হুররুন ইনাস ইনিস্তারাইতু আবদান আমি যদি গোলাম কিনি তাহলে কি হয়ে যাবে আজাদ হয়ে যাবে বিখিলাফ ইমা ইজা কালা যাবকি কাহি ইনিস্তারাইতু লিআন্নাহু ইয়াসিরু কাল মুনশি লিল ইতকি বাদা শিরা ইসলিয়ে কি খরিদনে কে বাদ আজাদি কো ইজাদ করলে ওয়ালা কারণ এখানে খরিদ পাওয়া যাইতেছে সুতরাং আজাদ করার যে বুজুদ অস্তিত্বটা এটাও হয়ে গেল কারণ সে কিছু আমি যদি সেরা করি তাহলে আমি আজাদ করব এখানে এখানে যখন সেরা পাওয়া গেছে তাহলে আজাদ উজুদ হয়ে গেছে আজাদও কি হয়ে গেছে উজুদ হয়ে গেছে লিআন্নাহু ইয়াসিরু কাল মুনশি লিল ইতকি বাদা শিরা ইসলিয়ে কে খরিদনে কে বাদ আজাদ কো ইজাদ করনে ওয়ালা হো গিয়া আজাদ কো ইজাদ করনে ওয়ালা ফায়াস কুতুল খিয়া সুতরাং ধরনা এলে শিরা পাওয়া গেছে আর শিরা পাওয়ার কারণে না আজাদের ইজাদও পাওয়া গেল আর যখন আজাদের বুজুদ পাওয়া গেছে তলপিক সে যে খিয়ার এটা কি হয়ে যাবে সাকে হয়ে যাবে তার মানে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক অনুযায়ী সে কি হয়ে যাবে আজাদ ওয়া মিনা ইন হিজাল মুশতারাতু ফিল মুদ্দাতি লা ইয়াজতাজি বিহি ফিল ইসতিবরা ইনদাহু ওয়া ইনদাহুমা ইয়াজতাজি ওয়া লাউ রুদ্দাত বি হুকমি খিয়ার ইলাল বাই লা ইয়াজিবু আলাইহি ইসতিবরা ইনদাহু ওয়া ইনদাহুমা ইয়াজিবু ইজা রুদ্দাত বাদাল কর বাদাল কর তিন নম্বর নজি একটা শরীয়তের একটা বিধান হইল এই যে যদি গোলামকে কেউ কিনে তাহলে কেনার পর তার এস্তেবরায় রেহেম করার পর তার স্বাতন্ত্র করতে আর এস্তেবরায় রেহেমের তরিকা গোলামের ক্ষেত্রে বান্দির ক্ষেত্রে এক পুরা এক হায়েস কি করতে হবে অতিবাহিত এক দ্বারা এস্তেবরায় আর আজাদ মহিলার ক্ষেত্রে তিন হায়েস অর্থাৎ যদি কেউ তালাক দিয়ে দেয় আজাদ তালাক দেওয়ার পরে এস্তেবরা করতে হলে তিন হায়েস আর যদি বাদি হয় তাহলে তার এস্তেবরার জন্য এক আর যদি পেটে ব্যবসা থাকে তাহলে এস্তেবরা এহেম ওয়াজে হাম পেটে ব্যবসা থাকতে এস্তেবরা এহেম কি ওয়াজে হাম তাইলে এটা বান্দির ক্ষেত্রেও তালাকপ্রাপ্ত মহিলার ক্ষেত্রেও জেহামা, তাহলে এস্টেপ রায় রেহেন করতে হবে। কারণ এইখানে যে সুরতটা কইতেছে যে খিয়ারের উপরে বান্দি বেচছে, খিয়ারের উপরে বান্দি বেচছে, এই খিয়ারের মুদ্দতের মাঝে বান্দি হায়া যাচ্ছে, তিন দিনের মাঝে কি হয়েছে বান্দি হায়া যাচ্ছে। তাইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা কি, যে যদি মুশতারি এই তিন দিনের মাঝে আবার সেটা নিতে চায় নিয়ে আনে, তাহলে তার সাথে অতি করতে হইলে এই যে খিয়ারের টাইমের মধ্যে যে তার হায়াত আসছে এইটার দ্বারা স্টেপ ড্রাইভ হবে, তাম হবে না, স্টেপ ড্রাইভ হেন কি হবে না, পুরা হবে না। তার মানে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পরে পরে আরেকটা হায়েজ পুরা হইলে তাইলে ইস্তিবরা হবে, কারণ তখনও মিলকিয়ত কারা ছিল, মুশতারি মিলকিয়তে আসে নাই, তখনও মিলকিয়ত কারা ছিল বায়ের, বায়ের মিলকিয়তের মধ্যে থাকা অবস্থার মধ্যে হায়েজ আসা না আসা এটা তো মুশতারির জন্য এতবার করা হয় না। সুতরাং যেহেতু বায়ের মিলকিয়তের মধ্যে হায়েজ আসছে সুতরাং ওই হায়াজে এতবার করা হবে না। এখন যখন মুশতারি নিল, নেওয়ার পরে নতুন ভাবে হায়াজ আসলে এই হায়াজ পুরা হইলে তারপরে আসতে যায় রেখে, আর সাহেবাইনের মাসলা হইল যে তার আসতে যায় রেখেন ওই যে খিয়ারের টাইমের মধ্যে যে হায়াজ আসছিল, এই খিয়ারের টাইমের মধ্যে যে হায়াজ আসছে সাহেবাইনে বলে যে এইটা যেহেতু মুশতারি মিলকিয়তের মধ্যে হায়াজ আসছে অর্থাৎ এই হায়াজটা পুরো হয়ে গেলে তার আসতে যাওয়া হইল, এই হায়াজটা পুরো হইলে তার কি হয়ে যাবে যদি কিনা বেচা কিনা চুক্তিটা হয়ে যায়, এখন যদি মুস্তারি হায়াত আসছে এই বেলি মুস্তারি তিন দিনের মধ্যে কইতেছে আমি নিতাম না আমি নিব, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী এই বেদি ইস্তিবরা বায়ের জন্য ওই বেদি ইস্তিবরা করতে হবে, কারণ এটা মুশতারি মিলকিয়তে যায় নাই বা তার নিজের মিলকিয়তের মধ্যে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাসলাক অনুযায়ী আমি বায়ের জন্য এই বাড়িকে ইস্তেমাল করার জন্য ইস্তিবরার কোনো প্রয়োজন নাই, কারণ এটা তার মিলকিয়তেই আছে। আর সাহেবানের মাসলাক অনুযায়ী বায়ের জন্য সেবা, কারণ বায়ের মিলকিয়তে থেকে এটা চলে গেছিল কা মুস্তারি মিলকিয়তে, তাহলে এখানে বায়ের মিলকিয়তে এর মধ্যে নাই চলে গেছে আরেক বেলা, এখন ওই বেলার মিলকিয়তে থেকে এখন রদ করে দেওয়ার কারণে আবার কার কাছে আসছে বায়ের মিলকিয়তে আসছে, এখন বায়ের এখানে ইস্তেমাল করতে হইলে ইস্তেমাল করতে হবে, এটা হচ্ছে সাহেবানের মাসলাক। আর ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী ইস্তেমাল করতে হবে না, কারণ এটা তার মিলকিয়তের মধ্যেই আছে। বাকি এখানে সাহেবাইনের একটা কথা হইল যে খিয়ারের টাইমের মধ্যে মুভি তো মুস্তারির কাছে করতেও পারে নাও করতে পারে, খিয়ারের টাইমের মধ্যে মুভিটা বাইয়ের কাছেও থাকতে পারে মালিকের কাছে, আবার খিয়ারের টাইমের মধ্যে মুভি বাইয়ের কাছে কি বললে মুস্তারি কি করতে পারে কবজা করতে পারে। এখন যদি মুস্তারি কবজা করে থাকে তাহলে এই সুরতের রদের সুরতের মধ্যে সাহেবাইন আর ইমাম আবু হানিফার মাসলাক, যদি মুস্তারি মুভি কবজা না করে থাকে তার নামই হলো বায়ের কাছে, খিয়ারের টাইমের মধ্যে মুস্তারি এখনো মুভি নেয় নাই মিলকিয়ত তার আসছে সাহেবাইন মাসলাক মিলকিয়ত আসছে কিন্তু মুভি কবজা করে, তাহলে এই জায়গার মধ্যে ইস্তিবরা করতে হবে কিনা সাহেবাইন মাসলাক, যে বায়ের কি করতে হবে ইস্তিবরা করতে হবে না, কেননা যদি মুস্তারি কবজায় না করে থাকে তাহলে এখানে বায়ের জন্য ইস্তিবরা করা ইস্তিহসানান ইস্তিহসানান ইস্তিবরা করতে হবে ইস্তিহসানান ইস্তিবরা করতে হবে, কারণ হইল যে আসলে তো এটা বুঝতে পারলে না চলে না এস্টেবলা করার তো কবজায় আসছিল ভাইয়ের নিজে কিন্তু কিয়াসান এস্টেবলা করতে কিয়াসান তার নিজকে তার দিয়েছে কিয়াসে এটাই কয় এস্টেবলা করতে কিন্তু এস্টেসান না এই ক্ষেত্রে বলছে এই জায়গা এস্টেবলা করা দরকার তো ومنها انجيز المشترات في المدة اور ان ظاہر میں سے ایک ومنها انحاز المشترات في المدة اور ان ظاہر میں سے ایک نظیر یہ بھی ہے کہ انجیز المشترات في المدة اگر مدت خیار میں حیض والی ہو جائے باندھی কিয়ারের টাইমের মধ্যে বান্দি কি আসছে হায়দ লা ইয়াজতাজিউ বিহি ফিল ইস্তিবরা ইনদাহু তো এরপরে মুস্তারি এটারে কিনা হলে মুদ্দতে কিয়ারের মধ্যে কি আসছে হায়দ এরপরে মুস্তারি এটারে কি করছে কিনছে তো লা ইয়াজতাজিউ বিহি ফিল ইস্তিবরা ইনদাহু মুস্তারি এটার সাথে অতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নতুন করিয়া আরেকটা হায়েস নাই করে লা ইয়াজতাই তাজি উবিহি পুরানি হোগা উস হায়েস কে জরিয়ে জো হায়েস মুদ্দতে কি আর মে আয়া হ্যায় ফিল এস্তেব্রা এস্তেব্রা এস্তেব্রা কে লিয়ে ও হায়েস পুরা নহি হোগা ওই যে আগে যে হায়েস এটা এস্তেব্রার জন্য নাছি হবে না কামেল এই যে পুরা হবে ইন্দাহু এ মাসলা কিসকা হে ইমাম আমান ওয়া ইন্দাহু মা ইয়াজতাজি আর সাহিবান কে নজদিক এ কিয়া হো জায়েগা পুরা হো জায়েগা অর্থাৎ যে তুমি কি তোমাদের কাছে আইছে গেছে সুতরাং এই হায়াস পুরা হয়ে যায় আস্তে হয়ে যাবে বাস কাম ওয়ালা রুদ্দাত বিহুকমি কিয়ার ইলাল বায়ে তিন দিনের কিয়ারে তো মুস্তারি এটারে কবজা করছে কিন্তু মুস্তারি তো এটাও পারে যে কিয়ার আছে যে তুই রদ করে দিবি আনা যদি রদ করে দে ওলা রুদ্দাত বিহুকমিল কিয়ার কিয়ার কে হুকুম কে মোতাবেক আগার বান্দি কো কিয়া করে বায়ে কে পাস মুস্তারি রদ করে লা ইয়াজিবু আলাইহি ইস্তিবরা তো লা ইয়াজিবু আলাইহি ইস্তিবরা ইনদাহু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিরুদি বায়ে কে লিয়ে ইস্তিবরা ওয়াজিব কারণ তার তো মিলকিয়তের মধ্যে আছে সুতরাং ইস্তিবরা ওয়া ইনদাহুমা ইয়াজিব আর সাহিবাইন কে নজদি ওয়াজিব গাইজা রুদ্দাত বাদাল কজ জবকে কজ করনে কে বা রদ আর যদি কজ না করে এই জায়গার মধ্যে উল্লেখ করে তাহলে কজ না করে থাকে ইস্তেহসানান সাহেবেন বলেন ওই জায়গার মধ্যে এস্তেবরা দরকার ওয়া মিনহা ইযা ওয়ালাদাতিল মুশতারাতু ফিল মুদ্দাহ বিন নিকাহ লা তাসীরু উম্মু ওয়ালাদিন লাহু ইনদাহু খিলাফান লাহুমা চশমা সেটা একটা